وتركه حيث لا يجوز له الفضل لأن الإجارة فاسدة للجهالة فأرسل خبزا ولو اشتراها مطلقا فأثمرت ثمرا آخر قبل القضي فسد بين لأنه لا يمكنه تسليم المبيع لتعذر التمييز ولو أثمرت بعد القبض يشتركان فيه للاختلاف والقول قول المقدار لأنه في يده وكذا في الباذنجان في الباذنجان والبطيخ والمخلص والمخلص والمخلص أن يشتري الوصول ليحصل الزيادة على ملكه قال ولا بس وإن اشتراها مطلقا وتركها على النخيل وقد استأجر النخيل إلى وقت الإدراك طاب له الفضل لأن الإجارة باطلة لعدم التعارض والحاجة فبقي الإذن معتبرا بخلاف ما إذا اشترى الزرع واستأجر الأرض إلى أن يدرك وتركه حيث لا يطيب له الفضل لأن الإجارة فاسدة للجهالة فأورثت خبثا وإن اشتراها هاتر أمورا دلو أجل ما سألت ساتي ورطا فول سامارا غاسر مدد فول تلس إحنو تناهي عزمو هاي نئي تناهي عزمو كاري كوي অপরিপক্ক রয়ে গেছে পরিপক্ক হয় অর্থাৎ এখনো বার আর আরো কিছু আছে তা না হি আজম হয় নাই কিন্তু কিনছে গাছে থেকে যে ভাই তা না হি আজম হয় নাই ফল এটা ভাই এই ফল আমি কিনতেছি এত টাকা দিয়ে ঠিক আছে নেও এত টাকা দিয়ে বেচলাম আমি টাকা পয়সার লেনদেন হয়েছে তো মুতলাকান কিনা কিনা সেরা হইল এটা কিন্তু যেহেতু ফল পরিপক্ক হয় নাই তারা কে হালেন না গাছের মধ্যে বের রেখে রেখে দেওয়ার পরে এখানে তো বায়ে মিল্কিয়তকে খালি করে দেওয়া মুস্তারির জন্য জরুরি কারণ তার মিল্কিয়ত মুস্তারি মিল্কিয়তের মাঝে মখলু তৈরি আগে ভাইয়ের চুক্তির কারণে তার এই ফল নিয়ে যাওয়া না হ্যাঁ চিন্তা করলো যে এটা তো সমস্যা কি কর ফল তো এখনো পাকে নাই বা এখনো পরিপক্ক হয় নাই সে 15 দিন বা 1 মাসের জন্য আমি গাছ বাড়া নিলাম এরপরে বেচা কেনার চুক্তি হওয়ার পর তো এই মুস্তারির জন্য এখন যে ফলের মধ্যে যে বৃদ্ধিটা হলো এটা মুস্তারির জন্য কি আছে যায় আর ইজারার চুক্তি যেটা করছে এই ইজারার চুক্তিটা বাতিল কারণ কি গাছে রে এইভাবে ভাড়ায় মানুষের নেয় না গাছের ভাড়া মানুষে এইভাবে নেয় না আর এটার হাজত নাই প্রয়োজনও নাই কারণ প্রয়োজন এই জন্য নাই যে মুস্তার ইচ্ছা করলে গাছটাই কিনে ফেলাইতে পারতো গাছটা কিনে ফেলাইলে গাছের মধ্যে যদি ফল রাখতো তাহলে বৃদ্ধিটা হইতো গাছের থেকে মুস্তারি ইচ্ছা করলে গাছটাই কি করতে পারতো কিনে ফেলাই সে শিখে সুরতটা বল গাছটা যদি কিনে ফেলাইতো তাইলে এখন যদি ফলের মধ্যে বাড়তো তাহলে তার নিজের তাই বাড়ছে তাইলে হাজতো নেই আর উরুফের মধ্যে প্রচলনও নেই সুতরাং এখন ওই বেটা যে এজাজত দিছে বায়ে যে ঠিক আছে রাহ এজাজতটা থাকবে, তার এজাজতটা এটা থাকিয়ে যাইবে, অর্থাৎ তার এজাজত ঠিক আছে। যখন এজাজত আছে তাহলে এটার মধ্যে যেটা বৃদ্ধি হইলো সেই বৃদ্ধিটা মুস্তারির জন্য যায়। বাকি কথা হলো যে যেহেতু রূপের মধ্যে নাই আর প্রয়োজনও নাই এইভাবে ইজারা নেওয়ার, সুতরাং ইজারাটা হবে। এখানে আরেকটা জিনিস বোঝার দরকার, সেটা হলো বেচা কিনার চুক্তির মধ্যে দুই ধরনের হয়। একটা বেচা কিনার চুক্তি বাতিল চুক্তি হয়, আরেকটা বেচা কিনার চুক্তি ফাসেদ চুক্তি। বাতিল এবং ফাসেদের মধ্যে ফরক আছে, যদিও সওয়াবেদের কাছে এটা নেই, সামনে মাসে আসবে বিস্তারিত হচ্ছে। বাতিল এবং ফাসেদের মধ্যে ফরক আছে। বাতিল মূলত মাদুমের বাইক, মাদুম বলা হয় যে জিনিসের বুজুদ নাই, অস্তিত্ব নাই, অস্তিত্বহীন জিনিস বেচছে। তো অস্তিত্বহীন জিনিসের বেচা বেচা হইলে এটা এটা বাই হয়, এটা বাই বাতিল। তার মানে কি কইলো যে যে মরা দা দেখতেছো না মরাডা, এটা যে তোমার এটা তোমার কাছে 100 টাকায় বেচতে, মরাডা তো কোনো মাল না, মাদুম মাদুমের ভাই, এটা হলো বাতিল। তো এই যে সরার দেখতেছো না খিঞ্জি, এইটা তোমার কাছে বেচতেছি, সরার আর খিঞ্জি তো কিনা মাল না, এইটা মাদুমের ভাই। আর মাদুমের ভাই এটা কি বুয়াকে বাই না, ভাই অস্তিত্বই নাই, তো এটা বাতি। আর তো হলো ফাসেদ ভাই, ভাই ফাসেদ বলা হয় যে এটা হইতে পারে জিনিসটার মজুদ আছে, কিন্তু এমন কোন জিনিস আইসা এটার মধ্যে লাহেক হয়ে গেছে যার কারণে এটা ফাসিদ হয়ে গেছে। হ্যাঁ, যদি ফাসাদ জায়েল হয়ে থাকে তাহলে আবার এটা জায়েজ হতে পারে। যেমন বলল যে আমি তোমার কাছে এই গরিটা বেচতেছি 500 টাকা, শর্ত হইলো যে তুমি আমারে হাদিয়া দিবে, শর্ত হইলো তুমি আমারে হাদিয়া দিবে। এই যে হাদিয়ার যে অতিরিক্ত জায়েজ যে শর্ত, এটা আগে ভাই টাকা যা খেলা, আপনি গরি বেচবেন টাকা নিবেন এটা হইলো কথা, হেনে আবার শর্ত লাগাইছেন যে আমার আরো 5 টাকা হাদিয়া বা অমুক জিনিস পুরস্কার দিতে হইব, হাদিয়া দিতে হইব, বা শর্ত হইলো যে আপনার মাইয়ারে আমার কাছে বিয়া দিতে হইব। এই যে শর্ত, এই সমস্ত শর্ত হইলো শর্তে আছে। এই শর্তটা যদি না থাকে তাহলে ভাই তো শুনি, কিন্তু এই শর্ত আরোপ করার কারণে ভাইটা হয়ে গেছে কি এই যে এই জায়গার মধ্যে যে কথাটা যে ইজারা নিছে, ইজারা এটা মাদুমের, কারণ উরুফের মধ্যে এই জাতীয় জিনিসের ইজারা হয়, উরুফের মধ্যে এই জাতীয় জিনিসের কি হয় না ইজারা হয় না। মাসা এলে দার মাতার উরুফের উপরে ওরে প্রচলনে যদি না থাকে, যেটার অস্তিত্ব প্রচলনে নাই সেটার আপনি অস্তিত্ব দিবেন, তো মাদুমের অস্তিত্ব দেওয়া। সুতরাং এই বাই হয়েছে বাতিল, ইজারার চুক্তি হয়েছে বাতিল। যেহেতু ইজারার চুক্তি বাতিল হয়েছে এই জন্য এই এজাজত যেটা আছে এটা থেকে দেবে, বাকি ইজারাটা কি হয়ে গেছে বাতিল হয়ে গেছে। আর এটা হাজতও নাই, হাজত এই জন্য নাই আমি কইলাম যে বেলা তো গাছ কিনে ভালো হইতে পারত, গাছ কিনে ভালো হইলে তো আর তার যে জরুরতটা ছিল এটাও পূরণ হয়ে যেত গা, আর এরকম বাতিল জিনিসের ইয়াও। কিন্তু এই জায়গার মধ্যে একটা এসকাল আছে, এসকালটা হলো যে হুজুর আপনি ইজারাটা বাতিল হয়ে গেছে এজাজতটা রেখে দিচ্ছেন, অর্ধেকটা রাখছেন আর অর্ধেকটা ছাড়ছেন, এটা কিরকম কথা? যদি বাতিল করতে হতো তো টুটালদারই বাতিল করতে, এজাজত তো কি হয়ে যাওয়ার কথা, বাতিল হয়ে যাওয়ার কথা, এজাজত বাতিল করলে মাতার মধ্যে আইসে আবার গেছে। না করলে সত্য খাইছি জবাব সহ হয়ে যাইছি। ইজারায় বাতিল তো বাতিল, আর এটা যেহেতু মাদুম এই কারণেই বাতিল, আর মাদুমের সাথে আপনি যে জিনিসটা সম্পৃক্ত করতে চাইতেছেন এটা সম্পৃক্ত হওয়ার যোগ্যই না, অর্থাৎ ইজারাটা যে লাগাইতেছে তাহলে ইজারাটা বাতিল হইলেও এজাজতটা বাতিলের অন্তর্ভুক্ত হবে না, বরং এটা বায়ে যে এজাজত দিছে এটা মুখ্য হিসাবে থাকিয়ে যাবে, আর যখন বায়ের এজাজত পাওয়া গেছে তখন মুস্তারির জন্য এখানে যেটা বাড়ছে এটা জায়েজ হবে, সৎকার করার দরকার নাই। এরপরে মাসালা যেটা মুসা নবী বলতেছেন যে যদি কোন ব্যক্তি ফসল কিনে কিন্তু অপরিপক্ক তানাহি আদম হয় নাই, এরপরে ফসলে জমিনটাকে ইজারার উপরে নিচ্ছে, কারণ দেখছে যে এটা কেমনে রাখে, তো ইজারার উপরে নেওয়ার পর এটা রেখে দিচ্ছে খেতে, ক্ষেত ইজারার উপরে আছে, এখন যেটা বাড়ছে এটা মুস্তারির জন্য জায়েজ। আগের মাসালার মধ্যে কি কইছে জায়েজ হবে, আর এটার মধ্যে কি কইতেছে জায়েজ হবে, কেন এখানে যেটা অতিরিক্ত হয়েছে এটা এজাজতে ফাসেদার কারণে, এজাজতে ফাসেদার কারণে, আর এজাজতে ফাসেদা এই এজাজত যেটা এটা এই এজাজত যেটা এটা মওজুদের মাদুমের না, এজাজতে ফাসেদা যেটা হয় এটা কিসের মওজুদের, ওইখানে মাদুম হয়েছে গেলে কি যে গাছ এইভাবে বাড়াই দেওয়ার উরূপ নাই কিন্তু জমিন বাড়াই দেওয়ার উরূপ আছে, গাছ বাড়াই দেওয়ার উরূপ নাই কিন্তু জমিন বাড়াই দেওয়ার কি আছে উরূপ আছে, তাহলে এমনি যদি জমিনটা বাড়ানি আরে ক্ষেত করে তাহলে ক্ষেত করতে পারে, এটি আছে এটার উজুদ আছে, তাইলে যে শর্তটা এই জায়গার মানে যে চুক্তিটা পরবর্তীতে করছে এটা হইতে পারে, চুক্তি হইতে পারে, তাহলে যেহেতু এটা উজুদ মওজুদের শর্ত আরোপ করছে কিন্তু এই শর্তটা এটা ফাঁসে কেলে কি ফাঁসে, সে কইছে যে যতদিন পর্যন্ত এখানে খেতটা পরিপক্ক হবে ততদিন পর্যন্ত আমি বাড়াই তোমার খেত নিলাম, এই তো কথা, এখন এই যে ভাড়াই যে খেত নিছে এটা মজুর হয়ে গেছে, মজুর কেন লাগি মনে করেন যে হ্যাঁ ফসল পাকতে যতদিন লাগে এতদিন আমি রাখবো, কিংবা দিন নির্দিষ্ট করে দিল 15 দিন আর রাখবো, কিন্তু মৌসুম হইল খারাপ, খারাপ মৌসুমের কারণে ফসল 15 দিনে পাকে নাই আরো 15 দিন লাগবে, তাইলে যদি কইল যে ফসল পাকা পর্যন্ত না বায়ে করবো আমি তো মনে হচ্ছি 15 দিনই বাইকা দিত, না বুঝতারি করবো যে 15 দিনে পাচ্ছে না 30 দিন লাগতেছে আমি তো বুঝি পাকা পর্যন্ত, তাইলে যে তাদের মধ্যে একটা ঝগড়া লেগে গেল যে আলোতে, কিংবা মুস্তারি করবো যে আমি তো 15 দিন কইছিলাম মনে করছি 15 দিনে কি হয়ে যাবো, পাইতে দেখবে, কিন্তু অনপর্ণ তিনজন পাকতেছে না, আর কয়েকদিন রাখতেইব নারীদের দ্বারা আমি কোনো কাজ করতে পারতাছি। ওই যে হালতের কারণে এই জায়গার মধ্যে বাইক হয়ে গেছে। আর এটা যেহেতু উজ্জিলাল মুনাজা, এই জন্য এজাজত ওই জায়গার মধ্যে কার্যকরী হবে। ওই জায়গার মধ্যে এজাজতটা ছিল, কিন্তু এইটা যে হালতের কারণে উজ্জিলাল মুনাজা হইতেছে, মুজিলাল মুনাজা যে জায়গার মধ্যে হয় জায়গার মধ্যে বাইকি হয় ফাঁসি হয়, আর বাইফাঁসি হওয়ার কারণে এই জায়গার মধ্যে এজাজত থাকবে। আর যেহেতু এজাজত নাই, সুতরাং এটা তার জন্য অতিরিক্ত, এজাজত থাকলে না অতিরিক্তটা যায় যেত, আর এই জায়গায় যেহেতু এজাজত নাই এই জন্য অতিরিক্তটা কি হবে না জায়েজ। ওয়াইন সারা মুতলাকা নাগার করি দে ইসকো ফলক মুতলাকান এই মুতলাকান করি করি ওয়া তারাকা হা আলা নাখি আর ফলক ছোড় দে আলা নাখি দরফ থেকে জুনি ওয়াকাদ ইস্তাজারা নাখিলা ইলা ওয়াক্তি ইলা ইলা ওয়াক্তি এদরাক আর উজরত কর লিয়া ইজারা কর লিয়া দরফ কো ইলা ওয়াক্তি এদরাক ফল পাকনি কে ওয়াক্ত তক তোয়াবা লাহুল ফজলু তো উসকে লিয়ে জিয়াদতি জো বাড়েগা ও বা মুস্তারি কে লিয়ে কিয়া হোগা জায়েজ হোগা لأن الإجارة باطلة لعدم التعارف والحاجة اس لئے کہ درخت کے إجارة باطل ہے لعدم التعارف والحاجة غروب معدوم ہونے کی وجہ سے اور حاجت نہ رہنے کی وجہ سے فبقی الاسم معتبرا سو اعزازت معتبر رہے گا اعزازت ہے بخلاف ما اذا اشترى الزرع বখেলাব যে খরিদে খেতি ফসল অস্তা জারাল আর আর ইজারা করলে জমি ইলা আইন ইউদিকা ইহা তো কে খেতি হ্যাঁ তানাহি আজমুকো পৌঁছ যায় ওয়াতারা কাহু আর রাখ দিয়া উসকো খেত মে হাই সুলাই কি বলা ফজ তো মুস্তারি কে লিয়ে জিয়াদতি জায়েজ নেই হো লিয়ান্না ইজারা ফাসিদাতুন লিল জিহালা اس لیے کہ اجارہ جو ہے یہ فاسد ہے جہالت کی وجہ سے فاور اسد خبوسن سو اس نے خبوس کا خباست کا وراثت ہوا منی تار مدد خباست ایسے گیس شو سرین ایتا جائے زبین اہنا ہے جے ہیں نے عبارت تو ہے تو ٹکی کوئی سکن تو جے بیک خرد دیو عبارت میں نہ کریں تاہی لیکن تو بزے عجبے ولو اشتراها مطلقا فأثمرت ثمرا آخر قبل القبض فسد البيع لأنه لا يمكنه تسليم المبيل لتعذر التمييز ولو أثمرت بعد القبض يشتركان فيه للاختلاط والقول قول المشتري في مقداره لأنه في يده وكذا بالباذنجان والبتيك والمخلص أن يشتري الأصول ليحصل الزيادة على ذلك ফল কিনছে মুতলাকান স্বাভাবিক কিনছে গাছের থেকে খেজুর গাছের ফল খেলবে তো চুক্তি করার পর কর্জ করে নেই গেল মনে করেন এক দুই দিন পরেই কর্জ হয় না এরকম মানে কিনে একেবারে তাড়াহুড়ো ফিরে নিয়ে গা আবার অনেক সময় দরকার ধন দুই দিন পরে দরকার আমি দুই দিন পরেই নিলাম পাঁচ দিন পরে দরকার পাঁচ দিন পরে কিন্তু কোথায় এটা যদি কব্জা করার কিনছে মুতলাকান কিনে কব্জা করে নাই এর মাঝে আরো ফল হয়ে গেছে এর মাঝে কি হয়ে গেছে আরো ফল হয়ে গেছে তাইলে ভাই কি হয়ে যাবে কারণ হইল যেহেতু এখনো মুস্তারি মুবি কব্জা করে নাই সামার কব্জা করে নাই এখানে আবার ফল হয়েছে এখন কোনটা তার ফল আর কোনটা বাইয়ের ফল এটা নিয়ে একটা সমস্যা হইল এনা গুষ্টা ইচ্ছাই গো যা আছে সবগুলি সাইডা সুবিধা নিবেন আর বাইতে যদি না এই কয়েকদিন তো ফল যে কি হয়েছে যে আমাদের দিয়া যায় দিয়া যাইতে এই যে জগরা এটা মজুরে যে হালত এর কারণে জগরা এই জন্য বাইকি হয়ে গেছে আর এখানে পৃথক করাও এটা তাস সম্ভব আর যদি মুস্তারি কিনছে গাছে ফল কিনে টাকা দিয়ে হলে কর্জা করে ফেলেছে কর্জার নিয়ন্ত্রণে নিয়ে গেছে গাছে আছে যাইছে যে যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে গেলাম মুস্তারি কর্জা করে ফেলেছে এরপরে গাছ রয়ে গেছে এখন ফল আর রয়েছে এই সুরতের মাঝে এই ফলের মধ্যে উভয় শরীর হয়ে বায়ে তার যেটা পরে হয়েছে এটা বায়ে বায়ের থাকবে আর মুস্তারি যেটা আগে কিনছিল এটা মুস্তারি এখানে এই জায়গার মধ্যে তো আগের একটা তো এখানেও হইতে পারে যে বায়ে কইব যে না ওই দিও আমার আর মুস্তারি কইব যে না ওই দিও আমার এই একটা লাভ তো আগে যার মশালার মধ্যে হয়েছিল এটার মধ্যে হওয়ারও কি আছে সম্ভাবনা কিন্তু যেহেতু মুস্তারি কবজা করে ভালাইছিল মুস্তারি যেহেতু কি করে ভালাইছিল কবজা করে ভালাইছিল অতএব বায়ের কাছে তো কোনো দলিল নাই যদি সাক্ষী থেকে থাকে তাহলে তো সাক্ষী সুবুতের দ্বারা প্রমাণ হয়ে গেল এখন বায়ের কাছে তো কোনো দলিল নাই এহানা মুস্তারি কাবের মুস্তারি এই জায়গার মধ্যে কি কাবের আর ফেকার বিধান হইল মাকবুজের কোল না কাবেজের কোল এটা গ্রহণযোগ্য কাবেজের কোল গ্রহণযোগ্য মতাবাদ যেহেতু বায়ের কাছে কোনো সাক্ষী নাই কাবেজ হিসাবে সে যেটা বলবো যতটুকু বলবো ওইটাই মুস্তারি যেটা বলবে বায়েকে ওইটাই মেনে নেবে এই ওই নীতির কারণে যে কাবেজের কোল মতাবাদ কাবের যেটা বলবে এটাই এতবার করা হলো ইস্তারা মুতলাকান আগার করি যে ফল কো মুতলাকান মুতলাকান আসমারা সামানান আকার কাবলা কবজ তো ফল কবজ করনে সে পহলে দুসরা ফল আয়া দরক পাসাদাল বায়ু বাইকিয়া হয়ে যায় হাসে لأنه لا يمكن تسليم المبيل لتعذر التمييز اس لئے کہ بائے کے لئے ممکن نہیں ہے تسليم المبيل مبيل کو مشتری کے پاس سپرد کرنا لتعذر التمييز تمييز متعذر ہونے کی وجہ سے ولو اسمرت بعد القبض اور اگر بائے کے بعد مشتری نے قبض کو کیا کر لیا قبض کر لیا قبض کرنے کے بعد কারণ বায়ে এবং মুস্তারি উভয়জনের ফল এই যার মধ্যে কি গেছে মখলুক ওয়াল কওলু কওলুল মুস্তারি ফি মিকদারিহি বাকি মুস্তারি কওলি মেঘদারের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে মুস্তারি কৌলি কি করা হবে গ্রহণযোগ্য হবে এতবার করা ওয়াল কওলু কওলুল মুস্তারি আর কওল এতবার হোগা মুস্তারি হি কা কি মিকদারি হি ফল কে মেঘদার মে লিয়ান্নাহু ফি ইয়াদিহি ইসলিয়ে কে ফল মুস্তারি কে কব্জা মে ওয়া কাযাল ফিল বাজিনজান ওয়াল বিতি এহি হুকুম হে বাজিনজান বেগুন জাতের বাজিনজান বেগুন আর ভিত্তি হল তরমুজ এই হুকুম হে ফিল বাজিনজান ওয়াল বিতি বেগুন আও খরবুজ জানি তার মানে কি যে বেগুন কিনিয়া গাছের মধ্যে বা তরমুজ কিনিয়া গাছের মধ্যে কবজা করে নাই তাহলে বাইফাস আর যদি মুস্তারি কবজা করে থাকে তাহলে মুস্তারি কোল কাজ কবুল করা হবে এবং মুস্তারি যেটা বলবে এইটাই হবে والمخلص أن يشتري الأصول ليحصل الزيادة على ملكه. صاحب هدايا শেষে এসে বলতেছেন যে এই যে ইজারা নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি এই জায়গার মধ্যে দেখা যাইতেছে, একটার মধ্যে ফাসেদ বাতিল হয়ে যাইতেছে, এইটার থেকে বাঁচার পদ্ধতি হইল এই যে আইয়াস্তাগিয়াল উসুল, গাছের একেবারে গোড়া পর্যন্ত কি করে ফেলে কিনিয়া ফেলে, আর বেগুন গাছ বা এই জাতীয় গাছ যেগুলি আছে এইগুলি তো গাছেরও কোনো মূল্য নাই, একটা মূল্য ধরবে এমন একটা মিনিমাম চার্জ, 5 টাকা বেগুন আর 10 পয়সা ধরে দিল, তাহলে গাছ সহ তার হয়ে গেল। এখন যদি এটার মধ্যে বাড়ে তাহলে বাইরে কোনো কিছু করার থাকবে না, আর মুস্তারি শব্দে বাইরে দেবে, তাহলে মাতায়ের ক্ষেত্রে আর কোনো সমস্যাও থাকবে, আর পরে আবার ই করতে বেগুন উঠাইয়া নিয়া পরে 10 পয়সা ফিরত দিয়ে দেয়, ফিরত দিয়ে গাছ তার থেকে দেয়, এটা হলো কম দামের গাছের মধ্যে। আর বেশি দামের গাছও যদি হয় যেমন খেজুর গাছ, আম গাছ, জাম গাছ এই জাতীয় গাছ যদি হয়, তাহলে ওই তো খেজুরের থেকে আমের থেকে আর জামের থেকে আর গাছের দাম বেশি না, এই জায়গার মধ্যেও কারণ কিনবো তো খেজুর, কিনবো তো আম জাম এগুলি, খেজুরের যে গাছের যে দাম আছে ওই দাম দিতে গেলে তো অনেক সমস্যা না, এত টাকা দিবে হ্যাঁ, এর সাথে একটা চুক্তি থাকবে যে ভাই আমি তো কিছুদিন রাখবো, এক কাজ করো তোমারে আর 5টা টাকা আমি অতিরিক্ত দিয়ে দিতেছি, গাছ সহ আমি কিনে নিতেছি, এরপরে ফল হয়ে গেলে গা আমি ফল বাইরে নিয়ে যাবো, পরে গাছের টাকা তোমার কাছে ফিরত দিয়ে দিই, তো এইটা ওই ক্ষেত্রে হবে যে ক্ষেত্রে আমানতদারি এবং বিশ্বস্ততা। এই বেটা যদি আবার কয়ে যে আমি কিনছি সবটাই কেটে নিয়ে যাবো গা গাছ সহ, তাহলে তো যে বেটার বায়ে এই বেটার সর্বনাশ, এই জন্য এই সতর্কতার সাথে অথবা টাকা আছে আপনার কাছে ঠিক আছে টাকা পুরাটাই দিয়ে রাখেন, আবার কয়ে রাখেন যে ভাই আমি কিন্তু করেই দেবো, তবে এই জায়গার মধ্যে আবার বায়ের এমন উদ্দেশ্য দরকার, বায়ের যদি কয়ে যে পাইছি বেচছি তো বেচছি অলরেডি আর একটা দিলাম দিলাম না, তাহলে এই বেটা আরেকটা সমস্যা হবে, এই জন্য এটার মধ্যে এমন উদ্ধারির বিষয়। যাই হোক, والمخلص وان يشتري الاصول اور اس سے رہائی کا راستہ یہ ہے کہ ان يشتري الاصول درخت کو کیا کرے خرید ليحصل زیادہ على ملک تاکہ حاصل ہو جائے زیادتی مشتری کے ملک میں ولا يجوز ان يبيع ثمرة ويستثنى منها ابطال المعلومة خلافا لمالك لان الباقي بعد الاستثناء مجهول بخلاف ما اذا باع واستثنى نخلا معينا لان الباقي معلوم بالمشاهدة এই যে বাগানের মধ্যে আম গাছ দেখতেছ, আম বাগান, এই আম বাগানের থেকে তোমার কাছে আম বাগানটা বেচতেছি, তবে 10 মণ আম আমার থাকে কিংবা 100 আম আমার থাকে, 10 মণ আম বা 100 আম কি থাকবে আমার, তো এটা জায়েজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয় জায়েজ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দলিল হইল যে আচ্ছা আগে আসসালাম আমাদের দলিল হইল যে এস্তেসনা করার পর বাকি যেটা থাকবে এটা মজবুত, যে এই বাগানের আম আপনার কাছে বেচলাম 100 আম সারা, বাগানের আম আপনার কাছে বেচলাম 100 কেজি আম সারা, তাইলে এখন যে বাকি যে আম আছে এটা মজুদ, 100 কেজির পরে বা 100 আমের পরে যে আম আছে এটা কি মজুদ, আর মা ঝুলে মুভি মা ঝুলে বাকি হয় না যায়, হ্যাঁ যদি কোনো ব্যক্তি বলে যে বাগানের আম তোমার কাছে বেচতাম, তবে এই যে 10টা আম গাছ আছে এই 10টা আম গাছ ছাড়া, তাহলে এই সুরতের মধ্যে জায়েজ আছে, কারণ হলো কি এই 10টা আম গাছের মধ্যে কি ফলাফল আছে আর বাকিগুলির মধ্যে কি ফলাফল আছে সবাই দেখতেছে, আগের সুরতের মধ্যে জায়েজ না কেন, আগের সুরতের মধ্যে জায়েজ না এই জন্য যে এই সম্ভাবনা তো আছে যে এই বেড়ায় যখন একশো বা একশো পিস বা একশো কেজি রাইখা দিবে তখন বাকি যে যেটা থাকবে এটা এই বেড়া যতটুকু মনে করছিল তার থেকে কম, কিংবা এরকম তো হইতে পারে যে ওই একশো কেজির পরে আর কোনো আমি থাকবে না, ইমাম মালিক রহমতুল্লাহ বলে আপনারা বলছেন যে বাগানে আম বেচলাম, এই বাগানে দশটা গাছ ছাড় দশ গাছের আম আমার, তাইলে দশ গাছের এস্তেস্তা করা যদি যায় হয় দশ সেরের এস্তেস্তা করাও যায়, দশ গাছের এস্তেস্তা যদি যায় হয় তাহলে দশ সেরের এস্তেস্তাও কি হবে যায়, ইমাম মালিকের দলিল হলো যে আপনি বুঝতেছেন এই দশটা আর দশ সেরের মধ্যে এস্তেস্তা করা এক কথাই, বাকি আপনি যে কথা কইতেছেন যে মজহুল ইমাম মালিক রহমতুল্লাহ, মালিক রহমতুল্লাহ কিসের মজহুল, আমরা আমাদের দলিল মজবুত যে যেহেতু মজহুলের ভাই হয়ে উঠতেছে, মজহুলের ভাই মুভি মজহুল হলে ভাই কি হয় না যায়, ولا يجوز ان يبيع ثمرة ويستثنى منها ابطالا معلومة او جائز ان يبيع فلكو درد او استثنى كده سي ابطالا معلومة ابطال معلومة ونه تلك تاوزون البوريبانا مون كولان شير كولان كيزي كولان بابيس كولان دلك كلاب المالي امام مالك رحمت الله لا اسمه كيا فرماتي اختلاف فرماتي উনি বলেন যে ইস্তিসনা জায়েজ বলি আনাল বাকি বাদ আল ইস্তিসনা মাজহুলুন, আমাদের দলিল হলো লি আনাল বাকি বাদ আল ইস্তিসনা মাজহুলুন, ইস্তিসনা কে বাদ বাকি জো হে ও কিয়া হে মাজহুল, বিখিলাফ ইজা মা বা ওয়াস্তিসনা নাকলান মুআয়্যালান, বিখিলাফ জব কে বেচে দর বাগান ওয়াস্তিসনা নাকলান মুআয়্যালান আর ইস্তিসনা করে মুআয়্যিন দর বাকি যেতে দরত মালুম হিল মুশাহাদা দেখতেছে وبيو قفيز من صبرة جائز كيف كذا استثناؤه بخلاف استثناء الحمل وأطراب الحيوان لأنه لا يجوز بيعه فكذا استثناؤه قال مصنف رحمة الله عليه قال قالوا فقهاء كرام بولسي هذا رواية الحسن এইটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে ইমাম হাসান মোহাম্মদ ইবনে হাসান আশাইবানি উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে এই রেওয়ায়েতটা করছেন, উনটাই যে ইস্তিসনায়ে মালুম যেটা অর্থাৎ আতালে মালুম এটা জায়েজ নাই আবার দরফতে মালুম যদি হয় তাহলে কি আছে জায়েজ, এই রেওয়ায়েতটা ইমাম আবু হানিফা কি কেডা করছেন ইমাম হাসান ও কৌল তহাবি আর এইটাই ইমাম তহাবি রহমতুল্লাহের অভিমত, তবে সাহেব হেদায় বলতেছেন যে জহিরুল রেওয়ায়া জহিরের রেওয়ায়া কয়টা মাকসুদ জিয়াদা সিয়ারে সুগি সিয়ারে জামি সুগি জামি এইগুলির মধ্যে যে সমস্ত রেওয়ায়াত আসছে এটিতে একসাথে বলে দেওয়া হয় জাহির এখানে জাহির রেওয়ায়াত এটা সিয়ারে সুগির হইতে পারে সিয়ারে সুগির হইতে পারে মাকসুদ হইতে পারে জিয়াদা তো হইতে পারে যে এইটাই তো জাহিরুর রেওয়ায়েতের মাঝে যে বর্ণনা আছে সেই বর্ণনা অনুযায়ী এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আত্তালে মালুমা কে নাজায়েজ বলছেন, কিন্তু জাহিরুর রেওয়ায়েতে বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে এটা জায়েজ হওয়া উচিত। এটাও কি হয় যেটা যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই মাসালাটাও কি হওয়া উচিত জায়েজ হওয়া, কারণ সেইখানে একটা নীতি মূল নীতি বলা হচ্ছে। নীতিটা হইল যে এজের আদান যেটা আগদে ভাইয়ের মাঝে উত্থাপন করা যায় তার থেকে এসেস না করাও যায়। এন্টের আদান মানে অনেকগুলি জিনিস আছে, এর থেকে একটা বেচার জন্য কি করা যায় উত্থাপন করা যায় অর্থাৎ বেচা যায়। যে জিনিস এন্টের আদান আগদে ভাইয়ের চুক্তির মধ্যে উত্থাপন করা যায় সেইটার মধ্যে এসেস না করাও যায়। যেমন এনে গম আছে মনে করেন যে পঞ্চাশ এই স্তূপের মধ্যে 50 কেজি গম আছে, তাহলে পুরা 50 কেজি বিক্রি করা যেমন জায়েজ আছে, 5 কেজি এখান থেকে এসেস না করে দেওয়া বাকি 45 কেজি বিক্রি করা কি আছে জায়েজ। যাকে এনফের আদান তাহলে এখানে 5 কেজি আলাদা বিক্রি করা জায়েজ আছে, 50 কেজি বিক্রি করা জায়েজ। তাহলে এনফের আদান যাকে আগদে ভাইয়ের মাঝে উত্থাপন করা যায় ওইটার মাঝে এসেস না করাও যায়। যেমন এই স্তূপের থেকে 5 কেজি তোমার কাছে বেচছে, তাহলে এনফের আদান এটা কি করা গেল আলাদাভাবে বিক্রি করা গেল, তাহলে এই 50 কেজি থেকে 5 কেজি আমি রেখে দিলাম, 50 কেজি থেকে 5 কেজি আমি রেখে দিই। এইটা আর যেটাকে এনফের আদান আগে ভাইয়ের মাঝে বিক্রি করার জন্য উত্থাপন করা যায় না এটার এসেস না যায়, এটার এসেস না করাও যেমন বললো যে এই যে এই বক্তি যাচ্ছে যে এটা আমি তোমার কাছে বেচতেছি তবে এর হামল বিক্রি করতে বাচ্চা হামলটা বা এর চামড়াটা আমি বেচতাম, বক্রিটা আমি বেচতেছি কিন্তু এর হামল এনফের আদান এই হামল বিক্রি করতে পারে না, এসেস না করাও যায় না। এনফের আদান যে হামলটার যে আলাদাভাবে বা চামড়াটারে আলাদাভাবে বিক্রি করতে পারবে না, যেটাকে এনফের আদান বিক্রি করা যায় নেই ওইটা এসেস না করাও যায়, আর যেটাকে এনফের আদান বিক্রি করা যায় সেটা এসেস না করাও যায়। তাহলে এখানে যে সামা বিক্রির যে সুরত এই এই মাসালার দ্বারা বোঝা যাইতেছে যে বাগানের ফল এই যে 5টা বিক্রি করলাম না আর বাকি বিক্রি করলাম, আবার সবজি বিক্রি করলাম 5টা বিক্রি করলাম না আবার 5টা বিক্রি করলাম আর বাকি বিক্রি করলাম না, এই যে এইভাবে জুনুভাবেই তো জায়েজ হওয়া দরকার। এই এই নীতি অনুযায়ী ওখানে 5টা বিক্রি করলাম আর বাকি তোমার কাছে বেচে হলে এই নীতি অনুযায়ী জাহিরুল ওই নীতি অনুযায়ী এটা জায়েজ হওয়া উচিত। মূলনীতি হইল আসল এ বেচনা জায়েজ বাকি এস্তেস্তায় হামল হামল হামলকে এস্তেস্তা করে বিক্রি করা যায় না, কারণ এনফের আদান হামলে বাকি নাই যায়। যদি জব কইরা তারপরে পন তাহলে হইতো জায়েজ হইতে পারে, যেটা আধারে এইভাবে বিক্রি করতে পারবেন জবাই যে সবাই কইবো জায়েজ, যেটার মধ্যে জায়েজ নাই ঠিকই আছে, বিক্রি ইসনা